Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين غغني ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইজান মেহনতি ভাইরা, যারা সারাদিন মেহনতের পরে আল্লাহর এই পবিত্র ঘরে এক ফরজ নামাজের পরে জিক্রের মজলিসের জন্য বসেছেন, তাদের জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিষ্কার করুন এবং আমাদের মনের আশা পূরণ করুন, আমাদের রুজি বৃদ্ধি করুন, রুজির জন্য নিজের দেশ ছেড়ে, মা মাটি ছেড়ে, নিজের ছেলে মেয়ে পরিবার ছেড়ে এত কষ্ট করে বিদেশে মাটি কামড়ে রয়েছি। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আমার মা বাপের পেট ভরাবো, আমি আমার ছেলে সন্তানের পেট ভরাবো, আমি আমার স্ত্রী ভরণ পোষণ করব, এটা একটা জিহাদ, তাই না? আল্লাহ তাআলা তুমি আমাদের এই জিহাদকে কবুল করো। আমরা যারা এখানে বসেছি, বিভিন্ন এলাকার বিভিন্ন আকিদার মানুষ, আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই শবে মেরাজের পিঠাপুলি খেয়েছেন, তাতে নিশ্চয়ই পেট খারাপ হয়নি? শবে মেরাজ পালন করেছেন? শবে মেরাজ দেশে পালিত হল, রেডিও টিভিতে খুব দেখলেন তার চর্চা। সৌদি আরবে আমাকে একজন এসে জিজ্ঞেস করছেন, হুজুর এদেশে কি অলিয়া অলিয়া নেই? কেন কি হল? বলছে কোথাও মাজার টাজার দেখছি না। কি কন আপনারা, মাজার থাকলে সেটা নিশ্চয়ই ওলি। সৌদি আরবে কোনো ওলি মারা যায়নি বা ওলি নেই, এই জন্য এখানে কোনো মাজার তৈরি হয়নি। এ কথা ঠিক? ঠিকটা কি? ঠিক হলো, ওলি হোক আর যেই হোক, তার কবরের উপরে মাজার তৈরি করা ইসলামে জায়েজ না, ইসলাম সমর্থন করে না। এক শবে কদরের রাতে এক ভাই এসে আমার অফিসে এসে বলছেন, হুজুর কি ব্যাপার, এখানে কোনো লাইটিং নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো পরব নেই, কোনো নামাজের ব্যবস্থা নেই, কি ব্যাপার? কেন? বলছে আজকে শবে বরাত না। শবে বরাত সেটা আপনার দেশে, এ দেশে শবে বরাত পালন করে না, এরা মুসলমান না? আপনি কি মনে করেন এরা মুসলমান না অমুসলমান? শবে বরাত পালন করে না, এরা মুসলমান না অমুসলমান? আপনি বুঝুন, আমাদের দেশের হুজুররা কি বোঝেন না? তাহলে আমি আমি প্রশ্ন করি আপনাদেরকে, মক্কা মদিনার হুজুররা কি বোঝেন না? আপনি বলুন কারা বেশি বোঝে। আপনি আপনার দিমাগ খাটান, যদি মনে করেন আমার দেশের হুজুররা বেশি বোঝে আপনি করেন, আর যদি বলেন না এখানে মক্কা মদিনার যাদের ভাষায় হাদিস কোরআন তারা বেশি বোঝেন, তাহলে আপনি তাদের মতো চলুন। আজকে ছুটিও নেই, শবে বরাতের দিনে ছুটিও হয় না, শবে মেরাজের দিনে ছুটিও হয় না, নবী দিবসে ছুটিও হয় না, আর আমাদের ছুটি হয়। কত রকম মাইকিং হয়, কত রকম লাইটিং হয়, কত রকম প্রচার মাধ্যমে প্রচার করা হয় এই সমস্ত পরব, আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন, আপনারা যারা প্রথম প্রথম এসেছেন তারা তো মনে হয় এরা কেমন মুসলমান। আপনি হয়তো নিজেকে ভালো মুসলমান মনে করেন, আর বাকি বাকি ভালো মুসলমান না। অনেকে মনে করে আমি আমার আব্বা ভালো মুসলমান, বাকি কেউ না। সৌদি আরবের লোকেরা ওয়াহাবি, ওয়াহাবিরা অনেক ফরজ কমিয়ে দিয়েছে। আরে ওদের কথা বলো না মিয়া, ওরা নামাজে পড়া সুন্নত পড়ে না। বহু রকম ওজোর, বহু রকম ওজোর দিয়ে নিজেদের ধর্মকে, নিজেদের আকিদাকে, নিজেদের বিশ্বাসকে সুপ্রতিষ্ঠিত রাখে অনেক শ্রেণীর মানুষ। কিন্তু না, যারা উদার আর উদার হন, উদার না হলে পথ পাবেন না, উদার না হলে আপনি জ্ঞানী নন, আপনি গোড়া। আমার কথা না, এটা আল্লাহর কথা। যদি বলেন আমি আমি উদার নই, তাহলে আপনি গোড়া, আপনি অজ্ঞানী, আপনি পথভ্রষ্ট, পথ পাবেন না। আর যদি আপনি উদার হন তাহলে আপনি পথ পাবেন, আর তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে আপনি জ্ঞানী। তা দলিল কি হুজুর? আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে, কথা শুনে ধন্দে পড়ে। তাই তো, এ হুজুরের কথা ঠিক না ও হুজুরের কথা ঠিক, হাঁটা ঠিক না নাটা ঠিক, কোনটা ঠিক? কথা শুনে, বহু কথা শুনে, কিন্তু তার মধ্যে তার কাছে যেটা ভালো মনে হয় না সবচেয়ে। হাসান মানে কি? হাসান মানে ভালো, আর আহসান মানে সবার চেয়ে ভালো। ফায়াত্তাবিউনা আহসানা, সবচেয়ে ভালো অনুসরণ করে। কার কথা মানবো হুজুর? সবচেয়ে ভালো যেটা আপনাকে লাগে না। চার মজাবের এক মজাবের তাকলিদ করা ফরজ, বাজে কথা। মজাব মানা ফরজ না, কোন মজাবের তাকলিদ করা ফরজ না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজাবের তাকলিদ করা, অন্ধ অনুকরণ করা ফরজ। অতএব ইস্তাফতি কলবাক ওয়া ইনাফতাকাল মুফতুন, তুমি তোমার নিজের হৃদয়ের কাছে ফতোয়া জিজ্ঞেস করো, যদিও মুফতিরা তোমাকে বহু ফতোয়া দিয়েছে। কোন ফতোয়াটা মানবেন? ফায়াত্তাবিউনা আহসানা, সবচেয়ে সুন্দর যেটা সেইটা মানুন। উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, ওরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন, পথ দেখান। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। যদি বলেন আমি পথ পেতে চাই এবং আমি আল্লাহর কাছে সার্টিফিকেট পেতে চাই যে আমি জ্ঞানী, তাহলে আপনি উদার হন, উদার মনে মেনে নেন। এখানে আইলেন, দেখলেন আপনি ইসলাম এক জায়গায় এক পরিবেশে ছিলেন, সত্যি কথাই বুঝতে পারতেন না। আপনার মাস্টার, আপনি যে স্কুলে পড়েছেন সেই মাস্টার ভুল বলছে না ঠিক বলছে কখন বুঝতে পারবেন জানেন? যখন আপনি অন্য মাস্টারকে প্রশ্ন করবেন, তখন বুঝতে পারবেন যে আমার মাস্টার ঠিক না ভুল। আপনি আপনার পরিবেশের ইসলাম মেনেছেন, সেইটা ঠিক না ভুল কখন বুঝবেন? যখন অন্য পরিবেশে আপনি যাবেন। এখন সৌদি আরবের পরিবেশে এসেছেন, ইসলামের প্রাণ কেন্দ্র যেখানে নবী এসেছিলেন, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই দেশে এসেছেন। সেই দেশের ইসলামে যদি আপনার সন্দেহ হয়, হায় হায় হায়, তাহলে আর কোথায় কোথায় বিশ্বাস রাখবেন আপনি? ওই ওই দেশের ওই ইসলামে বিশ্বাস রাখবেন যেখানে পিরমুরিদি ব্যবস্থা আছে, যেখানে পৌরোহিত্যের ব্যবস্থা আছে, যেখানে বেশি কিছু করতে হয় না, তাদেরকে নজর নিয়াজ দিলে বাস বেহেস্তে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন, তাই না? এরকম ব্যবস্থা ইসলামে নেই। সুতরাং আপনি আপনার মনকে উদার করুন এবং দেখুন এখানে কি ইসলাম রয়েছে, সঠিক ইসলাম, সেই সঠিক ইসলামকে আপনি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য ভালো করেছেন বলেই সৌদি আরবে আপনি এসেছেন। মালয়েশিয়া যাননি, আমেরিকা যাননি, জাপান যাননি, বহু লোক যাচ্ছে সেখানে, বহু টাকা কামাচ্ছে, কিন্তু তার সঙ্গে নিজের চরিত্রকে ক্ষয় করে আসছে, নষ্ট করে আসছে, নিজের দিন সেখানে শিখতে পায় না। কিন্তু আপনি এমন এক জায়গায় এসেছেন, মাশা আল্লাহ, বেতন কম, আর সত্যিই বেতন কম, আপনাদের মতো বেতন কম আর কারো জানি না। বেতন কম হলেও আপনার সৌভাগ্য এই যে আপনি সঠিক দুটো কথা শোনার জন্য, ইসলাম সঠিক ইসলামকে জানার জন্য সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রুজির মালিক, রুজি দেবেন। আমি আপনাদেরকে রুজি চাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনাদেরকে টাকা দিতে পারবো না, কিন্তু টাকা কিভাবে আসবে তার ব্যবস্থা বলে দিচ্ছি। প্রত্যেক দিন ফজরের নামাজের পর, সালাম ফেরার পর একটা দোয়া বলবেন, এই দোয়াটা আমার কাছে শিখে নেন। আগামীতে যদি কোনো প্রোগ্রামে আসি আপনাদেরকে জিজ্ঞেস করব আমল করছেন কিনা, আমল করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। সালাম ফেরার পর বলবেন, হাত তুলে না, বিনা হাত তুলে মনে রাখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। তিনটে জিনিস, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী এলেম চাই, আর হালাল রুজি চাই। রুজি বললেই রুজি না, কি রুজি চাই? না হারাম রুজি চান আপনারা? হারাম রুজি খেয়ে লাভটা কি? হারাম রুজি খেলে দোয়া কবুল হবে না, হারাম রুজি খেলে আপনি জাহান্নামে যেতে হবে। হালাল রুজি চাই, রিজকাম তাইয়িবা ওয়া আমালাম মুতাকাব্বালা, আর এমন আমল চাই যা তোমার কাছে কবুল হয়। যে আমল কবুল হয় না, করলাম করলাম সবে কত, সবে বরাতে বোধহয় হাজার রাকাত নামাজ, একশো রাকাত নামাজ পড়লাম, সবে মেরাজে এত রাকাত নামাজ পড়লাম, কিন্তু সাথে কবুল না হয় তো লাভ কি? এমন আমল চাই যে আমল তোমার দরবারে কবুল হয়। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ রুজির পথ প্রশস্ত হবে। আপনারা দুই সেজদার মাঝখানে কোন দোয়া পড়েন? দুই সেজদার মাঝখানে দোয়া পড়েন? অনেক মানুষ পড়েন, আমি জানি যে তারা জানে না দোয়াটাও। এত সুন্দর দোয়া, যে দোয়া চাইবার জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়, সেখানে গিয়ে হুজুরের কাছে আবেদন করে, হুজুর আমার জন্য দোয়া করুন, কি বলুন কি চান, তখন আপনি সেটা চান, যা চান আপনি দুই সেজদার মাঝখানে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি, রুজি চান নামাজের ভিতরে। হুজুর ওয়াজে বলছিলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, মুসিবত এসেছে, বালা এসেছে, কত কষ্ট তোমার বয়ে যাচ্ছে, ঘরে রুজি নেই, ছেলে মেয়ে খেতে পায় না, বাপ মা কষ্টে আছে, অন্তরের জ্বালা সহ্য হয় না, তখন তুমি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এমন জিনিস, নামাজ মনের ভিতরে প্রশান্তি আনে, যা নামাজের কথা আলাদা। রুজি চান এই দুই জায়গায়, আল্লাহর কাছে রুজি চান, ইনশাআল্লাহ আপনার রুজির পথ প্রশস্ত হয়ে যাবে, কম বেতন হলেও বাইরে রুজি চলে আসবে। মনে রাখবেন এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালাম মুতাকাব্বালা, না জানা থাকলে হুজুরদের কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করবেন। আমি আপনাদেরকে বলছিলাম, যখনই মনে সন্দেহ হচ্ছে যে এখানে কেন নেই, আমার দেশে কেন আছে, যে কোনো ইবাদত কবুল হয় একটা ভিত্তির উপরে, সেই ভিত্তির নাম জানেন? তৌহিদ। তৌহিদ না থাকলে আপনার কোন ইবাদত কবুল হবে না। তার মানে আপনি যদি মুশরিক হন, শিরিক করেন, তাহলে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর প্রত্যেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় মৌলিক দুটো শর্তের ভিত্তিতে, দুটো শর্ত পাবেন তবে সেই ইবাদত কবুল হবে। নম্বর এক, ইখলাস। ইখলাস মানে খাঁটি আল্লাহর জন্য হতে হবে, যেটা যে কাজটা আপনি করবেন কার জন্য হবে? আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য না, মুদিরকে দেখাবার জন্য না, ম্যানেজারকে দেখাবার জন্য না, মা বাপকে দেখাবার জন্য না, শ্বশুর বাড়িকে দেখাবার জন্য না, বা হুজুরকে দেখাবার জন্য না, কার জন্য করবেন? আল্লাহর জন্য। নম্বর দুই শর্ত হল, যে কাজ করবেন সে কাজ কার তরিকা অনুযায়ী হতে হবে? আপনার পীর সাহেবের তরিকা অনুযায়ী, আপনার হুজুর সাহেবের তরিকা অনুযায়ী, না সৌদিয়ার তরিকা অনুযায়ী, না আমেরিকার তরিকা অনুযায়ী, কার তরিকা অনুযায়ী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। দুটো শর্ত যদি না হয়, এক চাকাতে যেমন সাইকেল চলতে পারে না, সার্কাসে চলে আলাদা কথা, কিন্তু রাস্তায় চলতে পারবে না এক চাকা সাইকেল, তাই না? দুটো চাকা চাই, এক হচ্ছে ইখলাস, আর দু নম্বর হচ্ছে তরিকায়ে মুহাম্মদী, তাছাড়া আপনার আমল কবুল হবে না, মনে থাকবে। ব্যাস আরেক পয়েন্ট আছে, আপনারা কি শুনেছেন যে আমরা কোরআন মানি আর তারপরে কি মানি? কি মানি? হাদিস মানি, তাই না? না কোরআন যথেষ্ট? কোরআনই যথেষ্ট না হাদিস মানতে হবে? হাদিস মানতে হবে, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। ব্যাস আপনারা কি একথাও জানেন যে সমস্ত হাদিস মানতে হবে? হাদিস নামে যেটাই কিতাবে পাবো সেটাই মানতে হবে, না হাদিসেরও কম বেশি কিছু আছে? হাদিসের মধ্যে ভেজাল আছে না নাই? হাদিসের মধ্যে ভেজাল নাই? মানে মিয়া বলেন কি, রসুলের কথায় ভেজাল থাকে নাকি? না, রসুলের কথায় ভেজাল না, রসুলের কথা বটে কি না তার সূত্রে ভেজাল থাকে, তাই না? তাহলে বোঝা গেল সমস্ত হাদিস হাদিস নয়। কোন হাদিস মানি তাহলে? সহি হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না, জাল হাদিস মানি না। আর এই কথা সবাই স্বীকার করবেন যে হাদিসের এই ভেজাল আছে, জয়ীফ আছে, জাল আছে। জয়ীফ ও জাল হাদিস যারা মানে তারা কিন্তু আসলে ভুল করে, তাদের মধ্যে কি সৃষ্টি হয়? বিদাত সৃষ্টি হয়। জয়ীফ হাদিস দিয়ে যদি আমল করেন সেটা বিদাত হবে, জাল হাদিস দ্বারা যদি আমল করেন তাহলে সেটা কি হবে? বিদাত হবে। আর বিদাত হচ্ছে কাকে বলে, বিদাত কাকে বলে? বিদাত হলো যার কোনো দলিল নেই, সঠিক দলিল নেই। এখন যদি আপনাকে কেউ বলে যে মিয়া মিলাদ পড়ো কেন, মিলাদ পড়াও কেন, মিলাদ পড়া হচ্ছে বিদাত, তখন যদি আমাকে প্রশ্ন করে মিলাদ পড়া বিদাত, তার দলিল কি? এ প্রশ্ন ঠিক না ভুল? মিলাদ পড়া যে বিদাত আপনি বললেন, তো দলিল কি? এই প্রশ্ন করা ঠিক না ভুল? ভুল। কারণ বিদাত মানে যা শরীয়তে নেই, আর যা নেই তার দলিল কি দিতে হয়? আমি যদি বলি, আপনি বলছেন এই মসজিদের ভেতরে হাতি আছে, আর আমি বলছি মসজিদে হাতি নেই, দলিল কে দেবে? কে প্রমাণ করবে যে হাতি আছে না হাতি নেই? যে হাতি আছে সে প্রমাণ করবে যে হাতি আছে, আমি তো বলছি নেই। মনে করুন ওই যে সামনের বাড়িটা আপনি দাবি করছেন এটা আমার, আর আমি দাবি করছি এ বাড়ি আমার নয়, কে দলিল পেশ করবে? যে দাবি করবে যে বাড়িটা আমার সেই না দলিল পেশ করবে, আমার বাড়ি নয় বলছে তো আমি কি দলিল পেশ করব? কথাটা বুঝলেন? যখনই বলা হবে যে জিনিসটা বিদাত, তার মানে কি? তার দলিল নেই, তাকে প্রশ্ন করা ঠিক না, উচিত না, যে দলিল কি। সুতরাং একথা আপনি বুঝতে পারলেন যে বিদাত হচ্ছে খারাপ জিনিস, বিদাত হচ্ছে সেই জিনিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন যে জিনিসটা ছিল না, যে আমলটা ছিল না, সেই জিনিসটা, সেই আমলটা যদি বর্তমানে কেউ করে তাকে কি বলা হয়? বিদাত। সাহাবার যুগে ছিল না, সাহাবারা কেউ করলেন না, তাবির যুগে ছিল না, তাবিনদের কেউ করলেন না, আইম্মাদের যুগে ছিল না, ইমামরা কেউ করলেন না, আর আপনি বলছেন যে আজকের যুগে করতে হবে, তাহলে সেটা কি? বিদাত। মনে থাকবে, আর বিদাত হচ্ছে কুল্লু বিদাতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদা, নতুন কাজ মানেই হচ্ছে, নতুন কাজ বলতে নতুন আবিষ্কার না, তাহলে এটাও বিদাত, এটাও বিদাত, এই যে ক্যামেরাও বিদাত, এগুলো সব বিদাত হয়ে যাবে, তাই না? নতুন কাজ নতুন জিনিস না, নতুন শরীয়তের আমল, নতুন শরীয়তের কাজ, নতুন কোন ইসলামিক কাজ যেটা, সেটাই হচ্ছে বিদাত। মনে থাকবে ভালো করে পয়েন্টগুলো, হ্যাঁ মনে রাখেন। তারপর আগামীতে বলছি কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের পথ, জান্নাতের পথ নয়। এখন তাহলে আমাদের আজকের প্রসঙ্গ সেটা হচ্ছে কি, শবে মেরাজ আর শবে বরাত, এই দুটো ইসলামের কোন পরব না বিদাত, এ একটা আলোচনার বিষয় আছে। শবে মেরাজ গত ২৭ রজব পার হয়ে গেল, অনেক লোকে ধারণা করে ২৭ রজব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে বাইতুল মাকদিস গিয়েছিলেন, আর এই সফরটার নাম কি? কি না, মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার নাম হচ্ছে ইসরা, আর বাইতুল মাকদিস থেকে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার নাম হচ্ছে মেরাজ। এই জন্য বলা হয় ইসরা ওয়াল মেরাজ, আল ইসরা ওয়াল মেরাজ। তিনি গিয়েছিলেন ২৭ রজব, এ কথা সঠিকভাবে প্রমাণিত নয় যে ২৭ রজবই গিয়েছিলেন। তাহলে যদি ২৭ রজব তিনি গিয়েছিলেন এ কথা সঠিকভাবে প্রমাণিত না হয়, তাহলে ২৭ রজব আমরা কেন শবে মেরাজ পালন করব? হলো হুজুর, হলে তো হলো, পালন করা তো, পালন করা এটা বিদাত না পালন করা সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরাতে গেলেন এবং সেরাতে নামাজ পড়েছেন, ইমাম হয়ে, নবীদের ইমাম হয়ে নামাজ পড়েছেন, অতএব আমাদের জন্য নামাজ পড়া সুন্নত। এই যে সুন্নত বললেন আপনি, এই সুন্নত কি নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে পালন করে গেছেন? তারপরে মিরাজ থেকে আসার পর প্রত্যেক ২৭ রজব আল্লাহর নবী এইভাবে নামাজ পড়েছেন রাত্রিকে, না তার পরের দিন রোজা রেখেছেন, না দান খয়রাত করেছেন, নাকি কোন সাহাবি করেছেন, নাকি কোন তাবেই করেছেন, নাকি কোন ইমাম করেছেন, ইমাম আবু হানিফা কিংবা শাফি কিংবা মালিকি কিংবা যাই হোক, ইমাম মালিক করেননি, ইমাম আহমদ বিন হাম্বল করলেন না, ইমাম আবু হানিফা করলেন না, আর আপনি বললেন আজকে এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু নামাজ করেছেন, আমাদেরকে নামাজ পড়তে হবে, তারপরের দিন রোজা রাখতে হবে। যার কোন দলিল নেই একটু আগেই বললাম, সেটা কি? বিদাত। অতএব শবে মেরাজের রাত, শবে মেরাজ ঘটেছিল, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই উপলক্ষে আমাদেরকে নামাজ পড়তে হবে, এ কথা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করে দেখাতে হবে, দলিল দেখাতে হবে। আপনি দাবি করলেন যে এই বাড়িটা আমার, আপনি দলিল দেখান, তাহলে আপনাকে আপনার বাড়ি ছেড়ে দেওয়া হবে। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে জেনে রাখবেন কুল্লু মুহদাসাতিন বিদআ, মানে আমিলা আমানান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া বিদআ ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করে যে যার ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই, তাহলে সেটা কি বর্জনীয় এবং প্রত্যাখ্যানযোগ্য, সেটা গ্রহণ করা যাবে না, সেটা আল্লাহ দরবারে কবুল হবে না, আর সেটা হয়ে যাবে বিদআত। এ গেল কিসের কথা? শবে মিরাজের কথা। শবে মিরাজ পালন করা বিদআত। আর এই জন্যই সৌদি আরবে আপনারা দেখেন না যে এখানে শবে মিরাজের না ছুটি হয় আর না কোনো অনুষ্ঠান হয়, যেমন আমাদের দেশে হচ্ছে। এখন আপনাদের খালি একই প্রশ্ন আসবে, তাহলে আমাদের দেশের হুজুররা কি জানেন না? আপনার মনে যদি এই প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আপনি করেন, তাহলে এদেশের হুজুররা কি কিছু জানেন না? আপনারা ভালো করে বলুন, এদেশের হুজুররা বেশি আরবি বুঝেন নাকি আমাদের দেশের হুজুররা বেশি আরবি বুঝেন? হ্যাঁ, আপনি বলুন, আপনি নিজেই বলুন। আমরা এখানে পড়াশোনা করেছি, আমরা বেশি আরবি ভালো বলতে পারবো, বুঝতে পারবো, নাকি যে সৌদিরা বক্তৃতা করলো এরা বেশি আরবি ভালো বুঝতে পারবে, বলতে পারবে? হ্যাঁ, একজন বলছে কি হুজুর, বহু আরবি দেশেও কিন্তু শবে মিরাজ পালন হয়, হতে পারে, কিন্তু দেশ হিসাবে তার যুক্তি না। যুক্তি হল কি, আপনি দলিল দেখান, যদি দলিল দেখাতে পারেন তাহলে ভালো কথা। সৌদি আরবের এত আলেম রয়েছে, এদের ওলামা বোর্ড আছে, সেই ওলামা বোর্ডকে আপনি জিজ্ঞেস করেন যে হুজুর শবে মিরাজের কোন দলিল আছে কিনা, সে বোর্ডও আপনাকে বলবে না এর কোন দলিল নেই, এটা হচ্ছে বিদআত। যদি বিদআত হয় তাহলে যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি বুঝবেন, আপনার জবাব আপনি দেবেন, আমি আপনাদেরকে বাধ্য করব না। আমাদের কেউ বলবে না যে আমরা যে ফতোয়া দিচ্ছি বা আমরা যে কথাগুলো বলছি আপনাকে মানতে হবে, কিন্তু মানবেন না মানবেন আপনার ব্যাপার। আল্লাহ বলছেন সব থেকে সুন্দর কথার অনুসরণ করো, আপনি যদি অনুসরণ না করেন আপনার জবাব আপনি দেবেন, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিচ্ছি, সে মানবেন না মানবেন আপনাদের ব্যাপার। মোট কথা, শেষ কথা যেটা বললাম যে শবে মিরাজ পালন করা হচ্ছে বিদআত। আর একটা পরব আগামীতে আসছে, আর বোধহয় দিন 15-16 কি 18 দিন পরে, সেটা কি শবে বরাত। শাবান মাসের 15 তারিখের রাত্রে আবার সারা রাত জেগে নামাজ পড়া হয়, দান খয়রাত করা হয়, তারপরের দিন রোজা রাখা হয় ইত্যাদি। এই ব্যাপারে অনেকে দলিল দেখায়, এই যে বলো না দাবি, তারা দাবি করে এবং সেই সঙ্গে দলিল দেখায়। অনেকে বই লিখেছে, অনেকে টিভিতে, প্রায় কত রকম দলিল, বিভিন্ন রকম দলিল। তবে অধিকাংশ দলিল যেগুলো দেখায় সেগুলো হয় জয়ীফ, না হয় জাল, নকল দলিল। বলুন, নকল দলিল দিয়ে কোনো ঘর দখল করা যাবে না কোনো জমি দখল করা যাবে? নকল দলিল দিয়ে কোনো ঘর বা জমি দখল করা যাবে না। আর কোন দলিল আছে যেটা হাজিপুকুরের দলিল আর আপনি দখল করতে চাচ্ছেন গাজীপুকুরকে, দলিলটা দেখাচ্ছেন কার? হাজিপুকুরের। আর আপনি হাজিপুকুরের দলিল দিয়ে মানুষকে ধোকা দিচ্ছেন, বলছেন না এটা হচ্ছে গাজীপুকুরের দলিল দিয়ে আপনি গাজীপুকুর দখল করতে চাচ্ছেন, এটা কি চলবে শরীয়তে? শরীয়তে তো চলবেই না, মনুষ্য সমাজেও এটা চলবে না যে একটা একজনের দলিল দেখিয়ে একজনকে আপনি দাবি করবেন। আপনার বাড়িতে নেকাহনামা আছে, নেকাহনামা আছে কার নামে? আপনার বউয়ের নামে না আপনার শালির নামে? আপনি নেকাহনামা পেশ করে যদি বলেন শালিটা আমার বউ, কেউ মানবে আপনাকে? হায় হায়, আপনার পিটুনিতে মাথা ঠান্ডা করে দেবে, একজনের দলিল দেখিয়ে একজনকে দখল করতে যাবে, কোন কথা? সুতরাং শবে বরাত যে সামনে আসছে, সেই শবে বরাতের দলিলগুলো সমস্ত দলিল হচ্ছে হয় জয়ীফ, না হয় জাল। আর যে কিছু দলিল দেখানো হয় সে দলিল আসলে দলিল না, আমি আপনাদের সামনে বিস্তারিত সংক্ষেপে বলবো, কারণ সময় কম আছে। প্রথমত আপনারা জানেন যে এর নাম, এর নাম হচ্ছে কি, শবে বরাত। বরাত মানে কি? ভাগ্য। আর তার মানে কি হলো তাহলে? ভাগ্য রজনী। ভাগ্য রজনী আপনারা জানেন ভাগ্য তিন সময়ে লিপিবদ্ধ হয়। ভাগ্য ক সময় লিপিবদ্ধ হয়েছে? তিন সময়ে। কখন? সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে আল্লাহ তালা সারা সৃষ্টির ভাগ্য রচনা করেছেন, একথা ঠিক, সবাই মানে। দু নম্বর ভাগ্য কখন রচনা হয়? মায়ের পেটে যখন তার বয়স 120 দিন হয়, তখন ফেরেশতা আসেন, তখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ছেলে নামে তার ভাগ্য কি হবে, তার রুজি, তার ইত্যাদি বিস্তারিত ভাগ্য লেখা হয়। কোন কোন বর্ণনায় আছে বাইনা আই নাই হে, তার মানে দুই চোখের মাঝে, তার মানে কপালে। এই জন্য আমরা বলি হায়রে কপাল, কপালে এই ছিল, বলি না, এই কথা ভুল না, কপালে লেখা হয়। বলে হুজুর এইটুকু কপালে কি কি লেখা হয়? এইটুকু কপালে বলছেন আপনি, আপনার মেমোরিতে দেখেন মোবাইলে মেমোরি কতটুকু, তাতে কত কি আছে, হ্যাঁ লেখা হয় না? আল্লাহু আকবার, এইটুকু জিনিস তার মধ্যে এই ঘর ভর্তি কিতাব সব লেখা আছে ওতে। আল্লাহর ফেরেশতা দুই কপালের দুই চোখের মাঝে লিখে দেন, তাহলে ভাগ্য এই সময়ে লেখা হয়। আর প্রত্যেক বছর একবার লেখা হয় না দুবার লেখা হয়? প্রত্যেক বছর একবার লেখা হয় না দুবার লেখা হয়? একবার লেখা হয় সেটা কোন দিন কোন রাতে? শবে কদরে না শবে বরাতে? যদি শবে কদরে লেখা হয় তাহলে শবে বরাতটা কি? ডুপ্লিকেট, ভুল। শবে বরাত বলে কিছু নেই, শবে বরাতে ভাগ্য রচনা করা হয় না, রচনা করা হয় কিসে? শবে কদরে। ওরা বলে না আমাদের দলিল আছে, ওই যে বললাম না দলিল, হাজিপুকুরের দলিল দেখে গাজীপুকুর দখল করবে। দলিলটা কি? বলছি যে আপনি হুজুর আয়াত প্রথমে আয়াতটা পড়লেন, না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, আমি তো সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, তার মানে ভাগ্য রচনা হয়। আমরাম মিন ইন্দিনা, আমার আদেশক্রমে, ইন্না কুন্না মুরসালিন, আমি তো রসুল প্রেরণ করে থাকি। এইটা হচ্ছে দলিল, এটা হচ্ছে ইকরামা বলেছেন, এটা হচ্ছে 15 তারিখের শাবান মাসের 15 তারিখের রাত্রি, এটা আমাদের দলিল। তার মানে বোঝা গেল যে ইকরামার কথা মতে শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা ভাগ্য রচনা করেন, এটা হল ইকরামার কথা। তাও বললাম যে এটা এর দলিল না, এটা হচ্ছে জয়ীফ, এ কথা সহি না, সহি না। তার প্রমাণ কি আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি ওকে অবতীর্ণ করেছি, মানে কাকে? কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। ব্যাস ঠিক আছে, বরকতময় রজনী শাবান মাস না রমজান মাস, কোন মাসে কেন? তার দলিল কি, তার প্রমাণ কি? সহি প্রমাণ চাই, একরামার মতো কথা না, সহি প্রমাণ চাই, কোরআন থেকে প্রমাণ দিন যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে। আছে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস যাতে আমি কোরআন অবতীর্ণ করেছি, একদম স্পষ্ট, শাহরু রমাদান আল্লাযী উনজিলা, আর এই রমজান ছাড়া অন্য কোন মাসের নাম উল্লেখ হয়নি কোরআনে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখানে বলছি আনজালনাহু, এখানে কোরআনের উল্লেখ নেই, তার রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এখানে ইকরামার কথা মতে কোরআন অবতীর্ণ হয়েছে কি মাসে? শাবান মাসে। কোনটাকে নেবেন, কোরআনের কথা নেবেন না ইকরামার কথা নেবেন? যদি হালুয়া রুটি খেতে চান তাহলে নিতে পারেন, কারণ যদি এই কথাটা না নেন তাহলে হালুয়া রুটির দলিল আপনি পাচ্ছেন না। কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, আর তার একটা দলিল আছে, একটা সূরা এই কদরের জন্য, এই বরাতের জন্য, এই ভাগ্য রজনীর জন্য একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। সূরাটা কি? সূরা কদর, ভাগ্যের সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। তাহলে এই কদরের রাত্রি শাবান মাসে না রমজান মাসে? কদরের রাত্রি কি মাসে? তার দলিল কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসের প্রথম দিকে না শেষ দিকে না শুরুর দিকে? শেষের দিকে। শেষের দিকে কোন রাত্রিতে? বিজর রাত্রিগুলোতে। তাহলে নিশ্চয়ই শাবান মাসের মাঝামাঝিতে নয়, বরাতের রাত, ভাগ্যের রাত, শাবান মাসে না, সেটা হচ্ছে কি মাসে? রমজান মাসে। বোঝা গেল কি এটা হচ্ছে ডুপ্লিকেট, সবে বরাত ভাগ্য রজনী যে বলা হয় এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা মানুষ নিয়েছে শুধু হালুয়া পোড়াও খাওয়ার জন্য, এটা কিন্তু কোন দলিল না, একরামার কথা কোন দলিল না। হাদিস আছে যেখানে বলা হয়েছে তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান হাত্তা ইন্নার রাজুলা লা ইয়ানকাহু ওয়া ইউলাদু লাহু ওয়া কাদ খারাজা ইসমুহু ফিল মাউতা, এটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে শাবান থেকে শাবান পর্যন্ত মানুষের ভাগ্য রচনা করা হয়, বিবাহ শাদী ইত্যাদি নানা রকম লেখা হয়, তার মৃত্যু হায়াত মত লেখা হয়, এই কথা হাদিসে আছে, কিন্তু সে হাদিস সহিহ না, বললাম প্রথমেই আমি বলেছি যে সব হাদিস হাদিস না, যাইফ হাদিসে আছে বা জাল হাদিসে এরকম কথা আছে। দ্বিতীয় আমূলক ধারণা মানুষ ফজিলত বর্ণনা করে থাকে, বলে কি যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, দিয়ে বলেন কে আমার কাছে ক্ষমা চাও আমি তার ক্ষমা তাকে ক্ষমা করব, আর কে আছো যে আমার কাছে কিছু চাও আমি তাকে দান করব। অতএব ওই রাত থেকে যদি ইবাদত করা হয় তাহলে আল্লাহ খুশ হয়ে যান এবং তার ভাগ্যকে সুপ্রসন্ন করেন, এটাকে যুক্তি। অবশ্যই হাদিসও আছে কিন্তু সে হাদিস বললাম সহি না। এখন মনে করুন আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবে যখন আছেন, আমার দেশেও হয়, যদি বলা হয় যে এই এলাকায়, এলাকার নাম কি, এই এলাকার নাম কি, যাই হোক, এই এলাকাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আসবেন সেই আসার জায়গার আগে যে রোডগুলো কি করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সুন্দর করে সাজানো হয়, ফুল দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, কেন, যাতে করে মন্ত্রী মশাই এসে দেখে খুশ হন আর পৌরসভার জন্য কিছু টাকা বরাদ্দ করে যান, এরকম হয় না আমাদের দেশে, হয় আমরা করি কি কিছু ডেকোর করে মন্ত্রীদেরকে খুশ করি। কিছু মানুষ আছে এরকম চালাক যারা মনে করে কি আল্লাহর ফরজ নামাজ আমি আদায় করি না, ফরজ নামাজ পড়ি না, সুন্নত নামাজ পড়ি না, তাহাজ্জুদ নামাজ পড়ি না, পড়ি কি শবে বরাতের নামাজ পড়ি, শবে বরাতে সারা সারা রাত নামাজ পড়লে পরে আল্লাহ আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবেন, ফজরের নামাজ না পড়লে সমস্যা নেই, যেহেতু সারা রাত জেগে নামাজ পড়ছি আর সারা রাত জেগে নামাজ পড়ে আল্লাহকে খুশ করলে আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। আপনি কি আল্লাহকে আপনাদের মন্ত্রীদের মতো মনে করেন যে শুধু ডেকোর দেখে আপনার ভাগ্যটাকে সুপ্রসন্ন করে দেওয়া হবে? আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন শুধু শবে বরাতের রাতে না, বরং আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে, তাই না, প্রত্যেক রাত্রে নিচের আসমানে নেমে আসেন। সহি হাদিসে আছে বুখারী মুসলিমের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাত্রে নিচের আসমানে নেমে আসেন, কেমন করে নেমে আসেন এই প্রশ্নের দরকার নেই, নেমে আসেন হেইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন বলে ভাইয়া কোল মাইয়াদুনি ফাস্তাজিবালা, কে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করব, ওমাইয়াসআলুনি ফাউতিয়া, আর কে আমার কাছে চায় আমি তাকে তার চাওয়া দান করব, ওমাইয়াসতাগফিরুনি ফাগফিরালা, আর কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। কবে, শবে বরাত রাত্রে, প্রত্যেক রাত্রে, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়ুন, তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দান করবেন, শুধু শবে বরাতের রাত্রে না। তাহলে বোঝা গেল সহি হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ প্রত্যেক রাত্রে আসেন, নামেন, তাহলে শবে বরাতে নামেন এ কথার কোন বৈশিষ্ট্য থাকলো না, কোন তার কোন খুসুসিয়াত থাকলো না যে শবে বরাতের রাতে নামেন অন্য রাতে নামেন না, তা না, প্রত্যেক রাত্রে নামেন। বোঝা গেল কি যে এ ধারণাও ভুল যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন। তৃতীয় অমূলক ধারণা, এই রাতে রূহ অবতীর্ণ হয়, রূহ নেমে আসে, আপনার ছেলে মারা গেছে, ছেলের রূহ আপনার বাড়িতে আসে, আপনার বাবা মা মারা গেছে, বাবা মায়ের রূহ আপনার বাড়িতে আসে, আপনার স্বামী মারা গেছে, স্বামীর রূহ আপনার বাড়িতে আসে, এই জন্য মেয়েরা বাতি জ্বালিয়ে স্বামীর অপেক্ষা করে, আপনার স্ত্রী মারা গেছে, আপনার স্ত্রীর রূহ ঘরে ফিরে আসে, এরকম ধারণা করা হয় না, হয় না, এইরকম ধারণা করা হয়, আর এই জন্য এটা অমূলক ধারণা বলছি, কেন, ওদের দলিল কি দেখেন, হাজিপুকুরে দলিল দিয়ে গাজীপুকুর দখল, আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি, ওই রাতে ফেরেশতারা অবতীর্ণ করেন এবং রূহ অবতীর্ণ করে, দলিলটা আছে কোথায়? সূরা কাদারে, লাইলাতুল কাদারের আয়াতে আছে। তো লাইলাতুল কাদারটা আগেই বললাম শাবানে না রমজানে? রমজানে। তাহলে যদি রুহ অবতীর্ণই হয় তা শাবানে হয় না রমজানে হয়? রমজানে হয়। তো রমজানের দলিল দেখিয়ে তুমি শাবানকে দখল করতে চাও তাই না? হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করতে চায়। এ শ্রেণীর মানুষরা আজীব দলিল পেশ করে। আবার রুহ যেখানে আছে যে আল্লাহ সেখানে সেই রাতে ফেরেশতা অবতীর্ণ করেন এবং রুহ অবতীর্ণ করে। এই রুহ মানে আত্মা নয়, রুহ মানে মানুষের আত্মা নয়। যদি মানুষের আত্মার উদ্দেশ্য হতো তো রুহ তো এক বচন, তাহলে বলা হতো কি আরওয়াহ, মানে সেই দিনে সবারই রুহ অবতীর্ণ করে। কিন্তু তার রুহ মানে একটা, আর সেই রুহ থেকে উদ্দেশ্য হল জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। রুহুল আমিন বলা হয়েছে, রুহ জিবরিলকে বলা হয়। আয়াতের উদ্দেশ্য হচ্ছে জিবরিল, আয়াতের উদ্দেশ্য আত্মা নয়। অতএব বোঝা গেল কি যে এই রাতে কোন রুহ ঘরে আসে না, এমনকি স্বামীর রুহ যার জন্য অপেক্ষা করা হয় তার রুহ ঘরে আসে না। এদিনে এই রাতে কবরগুলোকে ধূপধুনো মোমবাতি তথা বিদ্যুৎ বাতি এবং চমকেলা একদম সুরশোভিত করে আলোকিত করা হয়। আর এই কাজে আসলে ওদের অনুকরণ হয় যারা দেওয়ালি পর্ব পালন করে থাকে, দেওয়ালি উৎসব পালন করে থাকে, বিভিন্ন বাতি জ্বালিয়ে তাদের অনুকরণ করে থাকে। আর এই জন্যই ফটকাবাজির ধুম পড়ে, এই জন্যই ফটকাবাজি আগুন নিয়ে খেলা শুরু হয় এবং আতশবাজি আর ফটকাবাজি চলে খুব, ছেলেরা খুব আনন্দ করে। হালুয়া রুটি বিরাট আয়োজন হয়, ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি হয় আর বিলি করা হয়, বিতরণ করা হয়, ক্ষীর সেমাই বিতরণ করা হয়। বরং যুবকরা এই রাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে রুটি আদায় করে। রুটি আদায় করে জানেন এক এক এলাকায় এক এক রকম, আপনারা করেছেন না, আপনাদের আছে কিনা জানি না, আমরা দেখেছি আপনাদের অভিজ্ঞতায় আছে। দরজায় দরজায় গিয়ে বলে যে দেবে রান থান তার হবে সোনার চাঁদ, আর যে দেবে ছেঁড়া রুটি তার হবে কানা বেটি। এই বলতে বলতে এবার মেয়েরা, বাড়ির মেয়েরা তো বুঝতে পারছে না, এইসব কথা শুনে ভালো ভালো রুটি বের করবে দিয়ে যুবকদেরকে দেবে। এই যুবকরা ক্ষীর সেমাই রুটি গোস্ত নিয়ে এক জায়গায় বসে আনন্দ করে খাবে, আর সেখানে যুবতীরাও অংশগ্রহণ করবে। তাছাড়া তো মজা নেই, তাছাড়া আনন্দের লেশ থাকে না। আনন্দের যে একটা আবেগ কি বলে আমেজ আছে, সে আমেজ থাকে না। এইভাবে অবাধ মেলামেশার সাথে এরা পর্ব পালন করে। ফানাউযু বিল্লাহি মিন যালিক, এমন পর্ব থেকে আপনারা দূরে থাকবেন যে পর্বের কোন প্রকৃতত্ব নেই। চতুর্থ অমূলক ধারণা হল কবর জিয়ারত। ওরা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন। আয়েশার ঘরে ছিলেন আর একদিন রাতে বাকিউল গারকাত না জান্নাতুল বাকি, আপনারা কি বলেন মদিনার যে কবরস্থান তার নাম কি? অধিকাংশ মানুষ বলে জান্নাতুল বাকি, কিন্তু জায়গার নাম জান্নাতুল বাকি না। কি নাম হুজুর? বাকিউল গারকাত। গারকাত একটা গাছের নাম, সেই গাছের বাগান, ওখানে সেই গাছ ছিল গারকাত নামক গাছ, সেই গাছের বাগান জায়গাটার নাম। লোকেরা সম্মান দিতে গিয়ে যে ওখানে যতগুলো কবর আছে সবাই জান্নাতি, কোন গ্যারান্টি আছে ওখানে যতগুলো মানুষের কবর হয়েছে সবাই জান্নাতি? তাহলে কেন জান্নাত বললেন? জান্নাতুল বাকি হচ্ছে পাবলিকের দেওয়া নাম, আসলে নামটা কি বাকি উল গারকাত। হাদিসেও আছে বাকি উল গারকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি উল গারকাত গিয়ে তিনি মওতাদের জন্য ইস্তেগফার করেছেন হাত তুলে। এটা কি শবে বরাতের রাতে নাকি প্রত্যেক রাতে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আনাতা ইবনি ইয়াসার আন আয়েশাতা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা, দেখছেন কুল্লামা কানা লাইলাতুহা, যখনই মা আয়েশার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালি পড়ত, পালা পড়ত, সেদিনে তার ঘরে থাকার সময় হতো। তার কারণ তার স্ত্রী একাধিক ছিল, এক এক রাতে এক এক স্ত্রীর কাছে থাকতেন। আয়েশা বলছেন যখনই আমার কাছে তার পালি পড়ত, আমার কাছে আসতেন, তখনই তিনি রাত্রে বের হয়ে যেতেন বাকি উলগার কাদে। এক রাতে আমি সন্দেহ করলাম উনি হয়তো আমার ঘর ছেড়ে অন্য স্ত্রীর ঘরে যাচ্ছেন, সতিনের হিংসা সতিনের জ্বালা, তো আমি পিছনে পিছনে অন্ধকারে গেলাম, গিয়ে দেখছি তো বাকিউল গারকাদের সামনে গিয়ে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতে আসতে আয়েশা আগে আগে এসে বিছানায় শুয়ে পড়ছেন, আল্লাহ নবীকে জানতে দেবেন না। কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে আমার পেছনে কেউ আসছে, ধাওয়া করছে, এবং কে সেটাও বুঝতে পেরেছেন। তারপরে কি হচ্ছে, আয়েশা কি ব্যাপার, তোমার কি শয়তান ধরেছে নাকি? তুমি কি ভয় করছো যে আল্লাহ আল্লাহর রসুল তোমার প্রতি অবিচার করবে? হ্যাঁ শোনো, আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আমি যেন বাকিউল গারকাতে গিয়ে তার কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করি। তাহলে আয়েশা বলছেন আমার বাড়িতে পালি পড়লেই, তাহলে কি আয়েশার বাড়িতে কেবল সবে বরাতের রাতে পালি পড়ত? হ্যাঁ না, সবে বরাতের রাতে না, প্রত্যেক ন দিন পর কমসে কম, প্রত্যেক আট দিন পর পর একদিন পালি পড়ত। তাহলে যদি প্রত্যেক রাতে তিনি কমসে কম আয়েশার বাড়ির রাতে যদি তিনি যেতেন বাকি উলকার কাঁধে, তাহলে সবে বরাতের রাতে কবর জিয়ারতের কোন বৈশিষ্ট্য থাকছে না। সুতরাং এ ধারণাও ভুল যে ওই রাতে কবর জিয়ারত করতে হয়। আবার কবর জিয়ারত তো দূর, এমনকি মেয়েরাও কবর জিয়ারত করতে যায়, তাই না? আর মেয়েদের জন্য কবর জিয়ারত করা যায় না? নাজায়েজ, নাজায়েজ, তাদের ধৈর্য নেই, তারা বিভিন্ন কথা বলে, তাদের জন্য কবর জিয়ারত জায়েজ না। কিন্তু বিশেষ করে শহরের কবরস্থানগুলোয় দেখবেন মেয়েরাও শুধু কবর জিয়ারতেই যায় না, নানা রকম সেজে গুজে, পরবের দিন তো, হ্যাঁ পরবের দিন নানা রকম প্রসাধন ব্যবহার করে, বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করে তারা কবর জিয়ারতে যায়। এটা হচ্ছে শরীয়তে সম্পূর্ণ উল্টো। পঞ্চম অমূলক ধারণা হচ্ছে অস্বাভাবিক নামাজ, এই রাতে মানুষ নামাজ পড়ে। আসলে নামাজ পড়তে হয় সবে কদরে, তাই না? মানুষ সবে কদরে ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে সবে বরাতকে, তারপরে একশো রাকাত সালাতুল আলফিয়া নামক নামাজ পড়ে, আর প্রত্যেক রাকাতে দশ বার করে কুল আল্লাহ আহাদ পড়ে। এ নামাজ মন গড়া বিদাত, এমন নামাজের শরীয়তে কোন ভিত্তি নেই। সবে বরাতের নামাজ পড়লে ওরা বলে আর কি, কুড়ি হজের, কুড়িটা হজের, এবং ২০ বছর একটানা ইবাদতের সব পাওয়া যাবে। ওদের বাপের ঘরের বাপের পকেটের জিনিস দিলেই হলো, বের করে দিলেই হলো। কুড়িটা হজ করার যতটা স্বভাব, ওই রাতে নামাজ পড়লে আপনি ততটা স্বভাব পাবেন, বুঝতে পারছেন? এরকম এরকম হাদিসে তাদের কি ঘরের স্বভাব যে ইচ্ছা করলে তারা দিতে পারবে, এমন একটা মিথ্যা। আর ১৫ তারিখে রোজা রাখলে নাকি অগ্র পশ্চাৎ ২ বছর রোজা রাখার সমান স্বভাব পাওয়া যাবে, এই জন্য ওরা রোজাও রাখে পরের দিন। কিন্তু এগুলো হচ্ছে মন গড়া বানাওটি হুজুরদের। হ্যাঁ তাও না, ওই রাতে যদি আবার নামাজ আদায়ের পূর্বে যদি গোসল করেন, গোসল করার সিস্টেম আছে, যদি গোসল করেন আর সে গোসলের স্বভাব আছে খেয়ালি স্বভাব, এ গোসলের প্রত্যেক ফোঁটা পানির প্রত্যেক ফোঁটার বিনিময়ে ৭০০ রাকাত নফল নামাজ আদায়ের স্বভাব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। বলুন তো লোকে পড়বে না পড়বে না? এরকম স্বভাবের কথা শুনে সবাই নামাজ পড়তে শুরু করবে, গোসল করতে শুরু করবে, কিন্তু সব ভুয়ো কথা এবং বাজে কথা। এরকম গোসল করাও বিদাতে বিদাত, আর নামাজ পড়াও বিদাত। আতর সুরমা লাগিয়ে ওই রাত জেগে জামাতে জিকির ইত্যাদি শুরু হয় শামের সুফিদের দ্বারা, বিশেষ করে মকহুল, খালেদ বিন মাদান, লোকমান বিন আমের প্রমুখ তাবিগণ ওই রাত জেগে ইবাদত করলে তাদের দেখা দেখি ওই নামাজ পড়ার ধুম শুরু হয়ে যায়। মদিনার আলেমগণের প্রতিবাদ করেন, তার মানে সেই যুগ থেকেই সেই সুফিদের দ্বারাতে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই নামাজের বিদাত চালু হয় ৪৪৮ হিজরিতে। মনে রাখবেন কত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের তিরোধানের কত পরে চিন্তা করেন, ৪৪৮ হিজরিতে বাইতুল মাকদেসে মূর্খ ইমামরা মাতুব্বরী ও উদরপূর্তি করার জন্য এই ঘটা চালু করে। মন গড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে। অতঃপর এই বিদাতি নামাজ যে সেখানে ৩৫২ বছর চলতে থাকে। এবারে যেখানে ৩৫২ বছর একটানা নামাজ চলবে সেই নামাজটা সুন্নত হবে না বিদাত হবে? খালাস, মানুষ মনে করবে এটাই ধর্ম, এটাই দিন। অতএব এটাকে যদি পরে কেউ বিদাত বলে তাকে তো মারবে না, তাকে মারতে আসবে, যেমন এখন আমাদেরকে লোকে মারতে আসছে, এখনো যারা শুনছে তারা আপনাকে মারতে আসবে বিদাত বললে। ৩৫২ বছর একটানা সেখানে কি হয়েছে, ওই নামাজ, ওই সবে বরাতের নামাজ হয়েছে। পরে ৮০০ হিজরিতে তা বন্ধ হয়ে যায়, কিন্তু ইরান তুরান পার হয়ে সেই অগ্নি পূজকদের অগ্নিময় পরব ভারতের দেওয়ালি মার্কা মুসলিমদের মাঝে চলে এলো। সুতরাং তাতে সচেতন মুসলিমদের ধোকা খাওয়া উচিত নয়। এ পরব আমাদের না, এ পরব খাঁটি মুসলিমদের না, এ পরব হচ্ছে অগ্নি পুজো, অগ্নি মার্কা, ওই যে আগুন, লাইট ইত্যাদি, ঘরে ঘরে মোমবাতি জ্বালানো, কবরে মোমবাতি জ্বালানো, যাদের বিল্ডিং আছে বিল্ডিং এর চারিদিকে দেখেন লাইট, আপনার মোমবাতি জ্বালায়, এটা আগুন নিয়ে খেলা। আগুনের এই পরব আসলে কাদের? অগ্নি পূজকদের, যারা অগ্নি পূজক থেকে মুসলমান হয়েছে তাদের, আমাদের না। সুতরাং এরকম বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে পরিষ্কার বিধান যা শরীয়ত ইসলামের বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের বহু পর্বে আবিষ্কৃত হয়েছে। ষষ্ঠ অমূলক ধারণা হচ্ছে রোজা। 15 শাবানের দিনে রোজা রাখা হয়, আর তাদের দলিল হল হযরত আলী কর্তৃক বর্ণিত হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মধ্য শাবান এলে তোমরা তার রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। প্রথমেই বলেছিলাম যে সব হাদিস হাদিস নয়, এই হাদিস সহি নয়, এ হচ্ছে জাল হাদিস। অতএব এই হাদিস মান্য করা যাবে না এবং সেই দিনে রোজা পালন করা যাবে না। যদি কেউ করে তাহলে বিদাত হবে। শবে বরাতের আনুষ্ঠানিকতা আছে, কোরআন খতম করে বকশানো হয়, মিলাদ ও মেহমানদারি ধুম পড়ে যায়, তারপরে রেডিও, দেশের পত্র পত্রিকা, রেডিও, টিভিতে তার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এক শ্রেণীর হুজুররা ওই দিনের ভুয়ো ফজিলত বর্ণনা করে থাকেন, আর তাতে বিদাতিরা সেই সব বিদাতে আরো উদ্বুদ্ধ উৎসাহিত হয়, বুঝতে পাচ্ছেন। আর এক শ্রেণীর মানুষ ওই রাতে হালুয়া বানিয়ে খায়। কেন? নবী সাল্লাহ আসলামের দান্দান মুবারক শহীদ হয়েছিল, আর তার জন্য তিনি হালুয়া বানিয়ে খেয়েছিলেন, মা ফাতেমা তাকে হালুয়া বানিয়ে দিয়েছিলেন, তাই এই দিনে হালুয়া বানিয়ে খাওয়া সুন্নত। বলুন, হালুয়া বানিয়ে কখন দান্দান শহীদ হয়েছিল? ওহুযুদ্ধে, তাই না? ওহুযুদ্ধ সবে বরাতে হয়েছিল। ওহুযুদ্ধ কোন মাসে হয়েছিল আপনি দেখেন? সেটা হয়েছে শাবান মাসে না শাওয়াল মাসে? শাওয়াল মাসে আবার 11 তারিখে। আর এরা হালুয়া কাছে কোন তারিখে? শাবান মাসের, ওই যে বললাম হাজিপুকুরে দলিল দিয়ে গাজীপুকুর দলিল, হালুয়া খেতে হবে। তাও আবার কি, আল্লাহর নবীর দাঁত শহীদ হয়েছিল তাই হালুয়া খেয়েছিলেন, আর আপনি গোটা গোটা দাঁত নিয়ে হালুয়া চেপাচ্ছেন, তাই না? স্বার্থপর দিনদারি, স্বার্থপরতার দিনদারি। আপনি কষ্টে নেই, জেহাদে যাবেন না, জেহাদে দাঁত ভাঙবেন না, কিন্তু তার সুন্নতটা নিয়েছেন কি? হালুয়া খাবার বেলায় আছেন, মার খাবার বেলায় নেই, ডান্ডা খাবার বেলায় নেই, আন্ডা খাবার বেলায় আগে আগে আছেন, তাই না? এই হচ্ছে আমাদের ধর্ম। যেহেতু আমরা আনুষ্ঠানিকতা পছন্দ করি, আমরা শুধু আনন্দ পছন্দ করি, আর আমাদের যুবকদেরকে তো বলতেই হবে না, তারা এইসব চায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সব মিলিয়ে এটা, এই যে দুটো পরব একসাথে বললাম একই পরপর মাসে, এটা হচ্ছে বিদাত। এর কোন সহি দলিল নেই, আর যে দলিল দেখানো হয় সেটা তার দলিল নয়। যদি বলেন হুজুর বিদাত ঠিকই, বিদাত ঠিকই, কিন্তু বিদাতে হাসানা, বিদাতে কোনো ভাগ আছে নাকি? হাসানা সাইয়া নাকি কুল্ল বিদাতিন দলাল? আল্লাহ নবী কি বলছেন? কুল্ল বিদাতিন, কুল্ল মানে কি? সব, সমস্ত রকমের বিদাত, চাহে হাসানা হোক চাহে সাইয়া হোক, সমস্ত রকম বিদাত হচ্ছে বিদাত। শেষকালে আমি আপনাদেরকে বলবো, শাবান মাসের এই যে পরব অনুষ্ঠান, এ সব হচ্ছে বিদাত এবং কোন হাদিস সহি না। শেষকালে একটা কথা মনে রাখবেন, শাবান মাসে রোজা আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন, যদি পারেন আপনি রোজা রাখেন, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু বিশেষ করে 15 শাবান রোজা রাখা, এটা হচ্ছে বিদাত, এবং এই দিনে দান খয়রাত করা বিদাত। আপনি অন্য দিনে দান খয়রাত করেন বিদাত না, কিন্তু নির্দিষ্ট করে করলে এটা বিদাত হবে, যেহেতু তার কোনো দলিল নেই। নির্দিষ্ট করে রাতে নামাজ পড়লে আপনার কি হবে? বিদাত হবে। অন্যদিন তাহাজ্জুদ পড়েন না, আপনি তাহাজ্জুদই পড়ছেন আপনি শুধুমাত্র 15 তারিখের রাতে, তাহলে সেটা কি হবে? বিদাত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যেহেতু আপনারা ওই পরিবেশ থেকে উঠে এসছেন, আমি জানি আপনাদের অনেককে শুনতে ভারী লাগবে, আপনি অবাক হবেন যে কোন কথা বলছেন, আপনারা অবাক হবেন। অবশ্য আমার আগে অবাক হয়েছেন, আপনি দেখেছেন যে সৌদি আরবের এই সবে মেরাজ সবে বরাতের পালনের কোন ঘটা নেই, নবী দিবস পালন করার কোন ছুটিও নেই, কোন ঘটাও নেই, আর তার মানে দালমে কুচকালা হয়। নিশ্চয়ই যেটা আমরা বলছি সেটা আপনাদের মনে কমসে কম সন্দেহ হবে যে এটা ঠিক বলছে নাকি মনে হয় ঠিক, মনে হয় ঠিক, মনে হয় ঠিক না, একেবারেই ঠিক, এটাই হচ্ছে সঠিক দিন। আপনারা আশা করি আপনাদের হৃদয়কে পরিষ্কার করবেন এবং সমস্ত বিদাতকে মন থেকে এবং আপনার আমল থেকে মুছে দেবেন, তাহলেই ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথ পাব, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.